मने रहे ना ओ पाटोर चालू चालू के बेकिए देखा हुए सबू मने रहे ना किछी लोगो किछी चेहरा है किछी लोगो किछी चेहरा मने रहे के बेभूली हुए ना ঝড় কাটেই জড়ে চালি আসে হৃদয় দুয়ার খোলি ধীরে ধীরে বসে রহু রহু রহি যায় অজড়া অতিথি অজড়া চিহ্না হুয়ে জীবনর সাথী রাতিরে শোই শোই আখি দেখে কেতে স্বপ্ন সবু মনে রহে না রাতিরে শোই শোই আখি দেখে কেতে স্বপ্ন সবু মনে রহে না কিছি রাতি কিছি স্বপ্ন কিছি রাতি কিছি স্বপ্ন মনে রহে কেবে ভুলি হুয়ে না ভিড়রে ভাল লাগে জনে এ আখি ভিড় ভিতরে খোঁজুতায়ে জনে ও সবু ঝিয়ক ভিড়রে ভাল লাগে জনে এ আখি ভিড় ভিতরে খোঁজুতায়ে জনে অবুঝা পাগল মন কারণ খোঁজে না জনকু সে ভালো পায় কাহিকি জানে না এমিতি ছোট বড় কেতে যে ঘটনা ঘটে সবু মনে রহে না। এমিতি ছোট বড় কেতে যে ঘটনা ঘটে সবু মনে রহে না। কিছি কথা কিছি অনুভূতি কথা কিছি অনুভূতি মনে রহে কেবে ভুলি হুয়ে না। হায় ভুলি হুয়ে না। বাটরে চালু চালু কেবে কিয়ে দেখা হুয়ে সবু মনে রহে না। বাটরে চালু চালু কেবে কিয়ে দেখা হুয়ে সবু মনে রহে না। কিছি লোক কিছি চেহারা কিছি লোক কিছি চেহারা মনে রহে কেবে ভুলি হুয়ে না। বাটরে চালু চালু কেবে কিয়ে দেখা হুয়ে সবু মনে রহে না। কিছি লোক কিছি চেহারা কিছি লোক কিছি চেহারা মনে রহে কেবে ভুলি।